السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামে ব্যবস্থাপক এবং যারা এসেছেন আল্লাহর জিকির শোনার জন্য। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দিন এবং সকলের নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আজকে ধারাবাহিক আলোচনা জীবের আপদ, জীবেজাত পাপ, কয়েকটি পাপের কথা আলোচনা করব। তার মধ্যে প্রথম পাপ হল অন্যায় সুপারিশ করা। আপনারা জানেন সুপারিশ করলে সওয়াব আছে, যদি সুপারিশ ভালো সুপারিশ হয়। কেউ কোনো জায়গাতে তার অধিকার পাচ্ছে না, অধিকার পাইয়ে দেওয়ার জন্য যদি সুপারিশ করা হয় তো সে তার জন্য আপনি সওয়াব পাবেন। আর এরই উল্টো যদি কোনো অন্যায় সুপারিশ হয়, কোনো খারাপ কাজের জন্য সুপারিশ হয়, অন্যায় কাজ করার জন্য সুপারিশ হয়, কিংবা ভালো কাজ বন্ধ করার জন্য সুপারিশ হয়, তাহলে পরে কি হবে? সেখানে স্বভাবের জায়গায় পাপ হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক কথা। অবৈধ কোনো কাজ হাসিল করার উদ্দেশ্যে, অবৈধ কোনো মন্দ কর্মে সফলতার উদ্দেশ্যে, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব বা ইমামতি দেওয়ার উদ্দেশ্যে, দেখেন আপনি চাকরি দেবেন একটা লোককে, সে অযোগ্য, আপনি সুপারিশে আপনার নিশ্চয়ই হয়তো প্রভাব প্রতিপত্তি আছে, তাই আপনার সুপারিশের জোরে একটা লোক চাকরি পাবে, কিন্তু যে কাজের চাকরি সেই কাজের যোগ্য সে নয়, সে ভালো করতে গিয়ে মন্দ করে দেবে। এমন লোকের জন্য যে সুপারিশ আপনি করবেন, ইমামতির সুপারিশ করছেন এক লোকের জন্য জামাতের কাছে, যে লোকটাকে ইমামতি করতে দেওয়া হোক, কিন্তু সে তার কেরাত ঠিক না, সে সুরা ফাতেহা ঠিক মতো পড়তে পারে না, নামাজের ফরজ কি সুন্নত কি সে বোঝে না, তাহলে আপনার সুপারিশের জোরে যদি এই লোকটাকে, অযোগ্য লোককে ইমামতি দেওয়া হয়, আর তার পেছনে যারা নামাজ পড়বে তাদের অবস্থা কি হবে বুঝতেই পারছেন। এমন সুপারিশ করা নিশ্চয়ই অন্যায়। কোন অপরাধীর শাস্তি মকুব করার উদ্দেশ্যে যদি আপনি সুপারিশ করেন, চোর ধরা পড়েছে তার হাত কাটা যাবে, আপনি বলছেন না, সুপারিশ করছেন যে না, যেন হাত কাটা না যায়। ধর্ষণে ধরা পড়েছে, এখন বাস মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী গিয়ে সুপারিশ করছে, কিংবা এমন লোক যার প্রভাব প্রতিপত্তি পদের প্রভাব আছে, সেই অনুসারে সে সুপারিশ করছে, ফলে সেই অপরাধীর শাস্তি হচ্ছে না, ধর্ষকের শাস্তি হচ্ছে না, এগুলো কি অন্যায় সুপারিশ? স্বজন প্রীতি বা সম্মান বজায় রাখার খাতিরে অপরের জন্য সুপারিশ করা বৈধ নয়। এখন যদি আপনি না করেন তো আপনার সম্মান থাকবে না, এই লোকটা এলো আমি করতে পারলাম না, আমি তার কাছে ছোট হয়ে যাব, এই জন্য সে অন্যায়কারী সুপারিশ করে। মন্দ বা অন্যায় সুপারিশ করলে ওই মন্দ সুপারিশকারীর উপরেই বর্তায়, তার উপরেও বর্তায়, আর যে কাজ যা যে ক্ষতি করবে তারও উপরে বর্তাবে। আল্লাহ তাআলা বলছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা, যে ব্যক্তি কোন ভালো কাজ ভালো কাজের সুপারিশ করবে ওতে তার অংশ থাকবে, তার মানে ভালো কাজ করলে তাতে সওয়াব পাওয়া যাবে, তাতে সে সওয়াবের ভাগি হবে। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যে কোনো মন্দ কাজের সুপারিশ করবে সে তাতে তা অংশ পাবে। পাপ যদি হয় সেই কাজের, ধরুন যদি পাপ হয়, সুপারিশ করার ফলে যদি পাপ হয় সে পাপের অংশ সে ভোগ করবে। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকীতা, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে লক্ষ্য রাখেন। মোট কথা, যদি আপনি ভালো সুপারিশ করেন সব পাবেন, আর অন্যায় সুপারিশ করেন তাহলে আপনি পাপের ভাগি হবেন, আর এটা হচ্ছে জীবেজাত পাপ। আপনারা শুনেছেন প্রসিদ্ধ ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুরাইশের এক মখজুমি মহিলা চুরি করেছিল, মহিলা চোর, চোরে ধরা পড়ল, চুরি করাতে সে ধরা পড়ল। এবারে চুরি করে ধরা পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামী আইন প্রতিষ্ঠা আছে, সেখানে তার শাস্তি কি? তার হাত কাটা যাবে। কিন্তু এক বংশীয় মহিলা, উচ্চ বংশের মহিলা, তার হাত কাটা যাবে চিরজীবন? তার কি, তাকে চিরজীবন অভিশাপ বহন করতে হবে, হাত কাটা লোকে দেখবে, আর লোকে দেখবে তখন সবাই ভাববে কে চোর, চুরি করেছে, চোর নেই। আল্লাহ তাআলার আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তোমরা যে চোর হবে অথবা চোরনি হবে, চোর অথবা চোরনি, তাদের হাত কেটে নাও, আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে বিনিময়, বদলা, শাস্তি। এখন হাত কাটা যাবে তো মহিলা পুরুষ হলেও তাও হয়তো, কিন্তু মহিলা হাত কাটা যাবে বিশাল ব্যাপার। আপোষে আলোচনা করতে লাগলো যে কি করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নেতার কাছে, রাজার কাছে সুপারিশ করা যায় যাতে করে এই মহিলার হাত কাটা না যায়। তখন লোকেরা বলল ফাকালু ওমাই ইজতারিউ আলাইহি ইল্লা উসামা হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উসামা ছিলেন যায়েদের পুত্র, আর যায়েদ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র, তাই না, যা বাতিল করা হয়েছে। কিন্তু উসামার পুত্র, যায়েদের পুত্র উসামা, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়। সবাই বলল তাহলে এক কাজ করা হোক, উসামাকে বলা হোক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলে। ফাকাল্লামাহু উসামা, উসামা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা হচ্ছে উচ্চ বংশের মহিলা, তো অনেক সবাই চাচ্ছে যে এ যেন হাত কাটা না যায়, চুরিতে ধরা পড়েছে, যেন হাত কাটা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন রাগান্বিত হলেন, রাগান্বিত হলেন, বললেন উসামা তাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হদ, আল্লাহ তাআলার দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করছো। এখন চলে এসেছে বিচারকের কাছে, তার শাস্তি হবে, বিচার হবে, শাস্তি হবে, সেখানে তুমি সুপারিশ করতে এসেছ আল্লাহর দণ্ডবিধি হচ্ছে চোরের হাত কেটে নাও, এই দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছ। অতএব কামা ফাক্তাতা বা ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন লোকদের মাঝে এবং খুতবা দিলেন, তারপরে বললেন আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকু। তোমাদের পূর্ববর্তী জাতিরা যে যে কারণে ধ্বংস হয়েছে তার মধ্যে একটা কারণ হল যে তাদের যখন কোন ভদ্র, কোন উচ্চ বংশীয় কিংবা সবল লোক চুরি করত, তখন তাকে কি করত, ছেড়ে দিত। কোন শরীফ লোক, কোন ভদ্র লোক চুরি করত তখন তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিম যাঈফ আকামু আলাইহিল হাদ, আর যদি কোন গরীব চুরি করত, কোন দুর্বল শ্রেণীর মানুষ চুরি করত, কোন বংশগোত্রহীন মানুষ চুরি করত, যার প্রভাব প্রতিপত্তি নেই এমন দুর্বল মানুষ চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপরে দণ্ডবিধি কায়েম করত, তার উপরে দণ্ডবিধি কায়েম করত, তার মানে সবল ও দুর্বলের মাঝে পার্থক্য নির্বাচন করত। এই জন্যই তারা ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার একটা কারণ ছিল এটা। শোনো শোনো হে লোক সকল, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা যদি, ফাতিমা যদি চুরি করত, আমি তারও হাত কাটতে ছাড়তাম না, তারও হাত কেটে নিতাম। এই হচ্ছে ইনসাফ। নিজে হক বলো, নিজে ন্যায় বিচার করো, যদিও নিজের বিপক্ষে হয়, নিজের ছেলের বিপক্ষে হয়, নিজের মেয়ের বিপক্ষে হয়, এ নয় যে পরের বেলাতে হক বিচার করলে বা নিজের বেলায় না হক বিচার আপনি করলেন না, তা না, এটাই হচ্ছে ন্যায় পরায়ণতা, এটাই হচ্ছে ন্যায় বিচার, হক বিচার, যে আপনি নিজের বিরুদ্ধে, নিজের মা বাপের বিরুদ্ধে, নিজের ছেলে মেয়েদের বিরুদ্ধে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে আপনি হক ন্যায় বিচার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, তাহলে আল্লাহর কসম আমি তারও হাত কেটে নিতাম, ছাড়তাম না। আর মুহাম্মাদের বংশ থেকে উচ্চ বংশ কিছু আছে? কোনো বংশ নেই। আর আমি হচ্ছি রাজা, আমার মেয়ে চুরি করলে আমি ছাড়তাম না। সুতরাং কুরাইশ বংশের মাতজুমি মেয়ে মহিলা হলেও, উচ্চ বংশের মহিলা হলেও আমি ছাড়ব না, তার হাত কাটবই, কারণ সে চুরি করেছে, সে চোর, তার একটাই পরিচয় সে অপরাধী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুপারিশ গ্রহণ করলেন না। বোঝা গেল কি, যে এই রকম দণ্ডবিধির ব্যাপারে, দণ্ডবিধি অচল করার ক্ষেত্রে যদি কেউ সুপারিশ করে, তার সে সুপারিশ বৈধ নয়। এখন দেশে দেখবেন কত কত পার্লামেন্টের মানে সভ্য, তারপর মেম্বার, তারপর মন্ত্রী, তারপর আপনার বহু দেশের বহু উচ্চ গণ্য পদস্থ ব্যক্তিরা সুপারিশের মাধ্যমে বহু দণ্ডবিধি কি করে দেয়, নষ্ট করে দেয়, প্রতিষ্ঠা করতে দেয় না। বিশেষ করে নিজের আত্মীয় স্বজন হলে ডাকাতি করেছে শাস্তি হল না, ধর্ষণ করেছে শাস্তি হল না, কোথাও ভাঙচুর করেছে শাস্তি হল না, কোথাও মারামারি করে নাক হুঁশ ফাটিয়ে ফেলেছে রক্তপাত করেছে তার শাস্তি হবে না। কেন হবে না? যেহেতু পেছনে কি আছে মন্ত্রী, এমনকি পুলিশের বাবার ক্ষমতা নেই, পুলিশ পর্যন্ত অপরাধীকে ধরে থানায় ভরে হঠাৎ ফোনে টেলিফোন আসে, এই তোমার এখানে অমক ব্যক্তি বন্দি আছে, ধরে নিয়ে এসছো, হ্যাঁ কি করেছে, আরে ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ব্যাস। পুলিশ কিন্তু ছাড়তে বাধ্য, কারণ তার থেকে উচ্চপদস্থ পুলিশ অথবা মন্ত্রী পর্যায়ের লোক তাকে টেলিফোন করেছে, সুতরাং সে ছেড়ে দিতে বাধ্য। এইভাবে কত অপরাধী শাস্তি পায় না, কিন্তু কেয়ামতে তো শাস্তি পেতেই হবে, দুনিয়াতে সে শাস্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যে এই শ্রেণীর সুপারিশের কারণে, অন্যায় সুপারিশ, তাদের প্রতি শাস্তি প্রয়োগ না করার সুপারিশ, এমন সুপারিশ যা অন্যায় এবং তার জন্য সে পাপই হবে, পাপের ভাগী হবে। বেশ, এবার দ্বিতীয় নম্বর পাপ আজকে যে কথা বলবো সেটা হচ্ছে অসৎ কর্মের আদেশ দেওয়া এবং সৎ কর্মে বাধা দেওয়া, এটাও জীব দ্বারা হয়। আসলে মোমেনরা হচ্ছে যারা দুনিয়াতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছে বা তার আগেও যারা মুসলিম হয়ে এসেছে, তাদের নিয়ম হল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের ভূমিকা হল, তাদের মেসেজ হল যে তারা ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজে বাধা দান করবে, নিজের লক্ষ্যে এবং পরের লক্ষ্যে, যেখানে যেমন দেখবে সেখানে মন্দ কাজে বাধা দেবে আর ভালো কাজে আদেশ দান করবে। এটা নয় যে যে পাপ করবে সে ভুগবে, আমার দেখার দরকার নেই, চাচা আপন জান বাঁচা, যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, আমার দেখার দরকার নেই, না। তার কারণ আপনি যেমন নিজেকে বাঁচাবেন অপরকে বাঁচানোর দায়িত্ব আপনার ঘাড়ে আছে। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদাহরণ দিয়ে, সুন্দর উদাহরণ, সেটা কি? ওই যে দুতল বিশিষ্ট জলজাহাজ, যাদের কিছু লোক নিচের তলায় থাকে পানির ভিতরে আর কিছু লোক ওপর তলায় থাকে, তো নিচের তলার লোকের পানির দরকার হলে ওপর তলায় যেতে হবে না? হবে না, ওপর তলায় গিয়ে তারপরে পান নিতে হবে। তো ওপর তলায় গেলে ওপরের লোকরা বিরক্ত হয় আর নিচের তলার লোকরা তখন নিজেদের প্যাস্টিজে লাগে, তো বলছি কি দরকার আছে, আমার তো পানি ধারেই রয়েছে। তো চেনি নিয়ে আর ফুটো কর হাতুড়ি দিয়ে ঢাই ঢাই করে পেটাচ্ছে, ওপরের লোকরা বলছে কিসের শব্দ হচ্ছে, তো একজন বলছে ওই যে ওরা পানি নিতে আসলে পরে আমরা বিরক্ত হই তো তোরা নিচে থেকে পানি নিয়ে নেবে, ও খালাস, যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, হ্যাঁ নিজে মুছে তাড়া দাও আর আরামসে খাওয়া দাওয়া ফুর্তি করো, তাই না? লোকের উপরতলার লোকেরা ভাবলো যে নিচের তলার লোকেরা জাহাজ ছিদ্র করছে পানি ঢুকবে মারা যাবে, কারা? নিচের লোকরাই মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তারা বুঝতো যে তাদের সঙ্গে আমরাও ডুবে যাব তাহলে তাদের হাত ধরে নিত, তাহলে ওরাও বাঁচত নিজেরাও বাঁচত, আর যদি তাদের হাত ধরে না নেয় তাহলে ওরা ডুববে আর ওরা তোমাদেরকে সঙ্গে নিয়ে দুতলার লোকেও ডুববে, তাই না? ভাববেন না যে সমাজে যে যা করছে, যেখানে যা যা করছে আমার দেখার দরকার নেই, আমার চোখ কান করার দরকার নেই, আমি নিজের জান নিয়ে শশব্যস্ত, চাচা আপন জান বাঁচা, মুসলিম উম্মার এরকম দায়িত্ব হতে পারে না, এমন দায়িত্বহীনতা হতে পারে না, নিজের ছেলে মেয়েদেরকে শাসন করবো পরের ছেলে মেয়েদেরকে শাসন করবো না, এমন হতে পারে না। তবে হ্যাঁ, অনেক সময়ে লোকে দেয় না, করতে দেয় না, বলে আমার বিষয়ে নাক গলাবি না, সেটা আলাদা কথা। এই জন্যই যখন দেখবেন আপনি পাচ্ছেন না, তো সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপ বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, নোংরা কাজ দেখলে শক্তি দ্বারা হাত দ্বারা বাধা দাও, কিন্তু যদি দেখো যে পারবে না, তোমাকেই উল্টে শাসাবে, তোমাকে উল্টে মারধর করবে, অথবা তুমি শক্তি প্রয়োগ করতে গেলে যে নোংরা বন্ধ করতে যাচ্ছ তার থেকেও বেশি নোংরা সৃষ্টি হবে, তার থেকে বেশি খারাপ সৃষ্টি হবে। এখন যদি কেউ নোংরামি করে তাকে আপনি বাধা দিতে গিয়ে যদি ঘুষি মারেন, মোসা নবীর মতো ঘুষি মেরে যদি একবারই তাকে শেষ করে দেন, তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আপনি একটা হয়তো গতকালকের খবর, এক জায়গাতে এক ট্রেনের ভিতরে লোক, লোকের সামনে লোক, সমস্ত লোক আছে, ট্রেন ভর্তি লোক আছে, আর সেখানে এক ছেলে তার বান্ধবীকে জড়িয়ে ধরেছে, কি না প্রেম করছে, প্রেম করছে, তার জন্য পার্ক আছে, তার জন্য সমুদ্র সৈকত আছে, তার জন্য বিভিন্ন নিরিবিলি জায়গা আছে, তা না, লোক সমাজের মাঝে ট্রেনের মাঝখানে সেখানে জোড়া জড়াজড়ি করে তারা প্রেম করছে, এই দেখে কিছু লোক বাধা দিয়েছে, বাধা তখন দিতে গেছে, কথা কাটাকাটি হয়েছে, মারপিট হয়েছে, স্বাভাবিক মারপিট হবেই, তখন থানা পুলিশ হয়েছে, পুলিশ উল্টা উল্টা চোর গৃহস্থকে ডাঁটে, কাকে ডাঁটছে, যে তোমরা বাধা দিতে গেলে কেন, ওরা আমরা যাচ্ছে, ওরা যুবক যুবতী, ওরা যা করছে করছে, তরুণ চলছে, তোমরা কেন, কোন কোন হিরো হিরোইন বক্তব্য দিচ্ছে, মন্তব্য করছে যে ওরা নিজেরা করছে, সমস্যা কি, ব্যক্তি স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা আছে, তোমার যদি দেখার ইচ্ছা না থাকে তো মুখটা ঘুরিয়ে নাও, বুঝতে পারলেন ব্যাপার, মুখটা ঘুরিয়ে নাও, তোমরা বলার কে, তোমার নাক বলাবার কে, ওদের স্বাধীনতা আছে, এই নিয়ে উল্টে যারা তাদেরকে বাধা দিয়েছে, তাদের প্রতিবাদ করেছে যে এইভাবে জনসমক্ষে তোমরা করো না, আর আপনারা জানেন কিয়ামতের আগে এরকম হবে, তাই না, লোকেরা রাস্তায়, আম রাস্তায় গাধার মতো সহবাস করবে, লোকেরা তাকি তাকি দেখবে, যদিও শুরু হয়েছে সমুদ্র সৈকত গুলোতে, পার্ক গুলোতে শুরু হয়েছে, আম রাস্তাতে হবে, এখন আম ট্রেনের মাঝে এরকম শুরু হয়ে গেছে, তখন বুঝতেই পাচ্ছেন যে এইরকম অবস্থা, যে ধর্ষণ, সাধারণত ধর্ষণগুলোর যে কারণ, অনেক কারণগুলো হয় কি, যে সে বেলেল্লাপনা লেবাসে পোশাকে, খোলামেলা পোশাকে থাকে, কিংবা বন্ধুর সাথে সে এমন কিছু করে যেগুলো অন্য যুবক দেখে তাদের হিংসা হয়, তার ফলে বাধা দিতে যায়, কিংবা লোভ হয় যে তুই একা খাবি কেন, আমরাও খাবো, ইত্যাদি, এইভাবে মারপিট শুরু হয়। এখন বাধা দিতে গিয়ে পুলিশ বলছে তুমি কেন স্বঘোষিত অভিভাবক হবে, তার মানে তুমি বাধা দেবার কে, তুমি কি মা বাপ নাকি, তুমি কি ওই মেয়ের মা বাপ যে তুমি বাধা দেবে, এখানে জড়িয়ে ধরলে আমার মেয়েকে, ওরা না বুঝে নেবে, বাধা দেওয়াও অন্যায়। এখন সেখানে যে বাধা দিতে যান, আপনি যদি মার খান, আপনি যদি উল্টে দোষী সাব্যস্ত হন, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি শক্তি দ্বারা বাধা দিতে পারবে না তার উচিত কি, জিহবা দ্বারা বাধা দেবে, বাধা দেওয়া কিন্তু ছাড়বে না, যে ভাই এটা ঠিক না, এ কি করছো, তাই না, এটা অন্যায়, তুমি নিজের জায়গায় করো, তোমার যদি স্ত্রী হয় তো বাড়িতে গিয়ে করো, তোমার প্রেমিকা হয় তো নিজের নির্দিষ্ট জায়গা আছে, এখানে কেন লোক সমাজে এখানে কেন করবে, মুখ দিয়ে বাধা দেয়, তাতেও যদি ক্ষতি হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, নিশ্চয়ই এর পর্যায়ে আছে, এ নয় যে আপনি দেখবেন জড়াজড়ি করে আছে, আপনি একদম লাল হয়ে গিয়ে মারলেন ঘুষি অথবা শুট করে দিলেন, না, এটা আপনার অতিরঞ্জন হবে, তার কারণ যে নোংরামি আপনি দূর করতে চাচ্ছেন তার থেকে যেন বড় নোংরামি, যে পাপ আপনি বন্ধ করতে চাচ্ছেন তার থেকে যেন বড় পাপ না হয়ে বসে। এখন জড়াজড়ি করে ধরে আছে, এটা একটা পাপ ঠিকই, আর ওইটা বন্ধ করতে গিয়ে যদি খুন করে ফেলেন, খুনটা বড় পাপ, খুন করা বড় পাপ, তো বাদ ভালো করতে গিয়ে আপনি বেদনা শুরু করে দিলেন, তাই না, তো এইরকম করলে নিশ্চয়ই হবে না। তবে যারা বলছে স্বঘোষিত অভিভাবক কিনা, হ্যাঁ, প্রত্যেক মুসলিম অপর মুসলিমের জন্য অভিভাবক, স্বঘোষিত না, কার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত অভিভাবক প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিনের অভিভাবক, বন্ধু, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছে যে মুমিন নারী পুরুষ একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফি, তারা সৎ কাজের আদেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, এবং গর্হিত কাজ, নোংরা কাজ, খারাপ কাজে বাধা দেবে, ওয়ায়ুকিমুনা সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনা যাকা, যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রহম করবেন, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হিকমতময়, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের যার পাদদেশে নদী সমূহ প্রবাহিত হবে। কয়সানি নদী? হ্যাঁ, নদী সমূহ প্রবাহিত হবে, দুধের নদী, পানির নদী, তাই না, মধুর নদী সব প্রবাহিত হবে আপনার জান্নাতের নিচে, চিরস্থায়ী তারা থাকবে। খালদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আদন জান্নাতে থাকবে তাদের জন্য সুন্দর সুন্দর বাসা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। জালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে বিশাল সাফল্য, বিশাল সাফল্য। জান্নাত পেলে আপনার বিশাল সাফল্য। কাদের কথা গেল? মোমিনদের কথা। মোমিনরা এক অপরের অভিভাবক, স্বঘোষিত নয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। অতএব যেখানেই নোংরা কাজ দেখবে সেখানেই কি করবে? বাধা দেবে। মোমিন মোমিনের ভাই, মোমিন মোমিনের জন্য আয়না স্বরূপ। আয়না স্বরূপ মানে আপনার চোখে মুখে কালি আছে কিনা আপনি নিজে দেখতে পাবেন? যতক্ষণ না সামনে আয়না রেখেছেন, আয়না দেখুন আপনার চোখে মুখে কি আছে আপনি বুঝতে পারবেন। তেমনি আপনার ভাই আপনার আয়না, একজন মোমিন অপর মোমিনের জন্য আয়না। হুজুর আপনার দাড়িতে ভাত লেগে আছে, হুজুর আপনার চোখে কালি লেগে আছে, হুজুর আপনার নাকে ময়লা লেগে আছে, আপনি বলবেন, আপনার দায়িত্ব। আর তার মানে এই না শুধু এইটাই, বরং আমি যদি কোন নোংরা কাজ করি হুজুর এটা আপনার অন্যায় হচ্ছে, আপনি এটা করবেন না, আপনি অমুক জায়গায় এই করছেন এটা ঠিক না, এই যে কোনো খারাপ কাজে আমাকে দেখবেন, আপনার অধিকার আছে যে আপনি আমাকে হেদায়াত করবেন, আপনি আমাকে পথ দেখাবেন, আপনি আমার কালিমা দেখিয়ে দেবেন, আমার কালি কোথায় আছে, চোখে আছে না গালে আছে, বুঝতে পারছেন? এ হচ্ছে প্রত্যেক মুমিনের দায়িত্ব। স্বঘোষিত অভিভাবক নয়, যারা বড় বড় রাষ্ট্র নেতা কি বলছে, রাজনীতির নেতারা মন্তব্য করেছে, একজন বলছে স্বঘোষিত অভিভাবক নাকি তুমি? মোমিনরা অবশ্য জাতীয় অন্যদের কথা, আমরা আমাদের কথা বলছি, আমরা মোমিনরা যখন এইসব জিনিস দেখব তখন বাধা দেবো না দেবো না, নাকি চাচা আপন জান বাঁচা, যে যা করছে যে কাক খাবে সে আঙার হাঁকবে? না, তোমাকেও আঙার হাঁকিয়ে ছাড়বে। তাহলে ওই জলজাহাজের মতো যদিও তুমি দুতলায় থাকো, ওদের সঙ্গে নিচের তলার লোকের মতো ডুবে মরবে। সুতরাং বাধা দিতে হবে, তবে হ্যাঁ, বাধা দিতে গিয়ে আপনি এমন কাজ সৃষ্টি করবেন না যে বড় পাপ সৃষ্টি হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর যে পাপটার কথা বলেছিলাম কি, যে এরই উল্টো, এমন কিছু লোক আছে যারা অসৎ কর্মে বাধা দেয় না, কি করে, সৎ কর্মে বাধা দেয়, ভালো কাজ করতে গেলে বাধা দেয়। নামাজ পড়তে নামাজি হয়ে গেছে, এখন থেকে নামাজের বেটা, এখন থেকে নামাজ পড়বি কি, দাড়ি রাখলে এই বুড়ো লাগে, এখন থেকে দাঁড়িয়ে রাখছিস কেন, তাই না? যখনই দেখবেন কোন ভালো কাজ করবেন সে বাধা দিচ্ছে, আর খারাপ কাজ করলে খারাপ কাজে উৎসাহিত করছে। এগুণ কাদের, এগুণ কাদের? মুমিনের কাজ সৎকর্মে আদেশ, অসৎ কর্মে বাধা দেন। সুতরাং এর বিপরীত কাজ হচ্ছে কাফের ও মুনাফিকদের, এর হচ্ছে বিপরীত কাজ কাদের, কাফের ও মুনাফিকদের। আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বাযু ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক নরনারী কপট, নরনারী মুনাফিক কাকে বলে, মুনাফিক কাকে বলে, হ্যাঁ, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু ভিতরে বিশ্বাস নেই, ভিতরে বিশ্বাস নেই, মুখে একরকম আর বুকে একরকম, মুখে ককিল আর বুকে বখিল, মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ভিতরে হচ্ছে মিশ্রির ছুরি, তাই না? এ হচ্ছে মুশকিল, কঠিন মুনাফিক। মুনাফিক থেকে, কাফের থেকে মুনাফিক হচ্ছে বেশি যন্ত্রণাদায়ক, বেশি কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কেন? কারণ হচ্ছে পর শত্রুকে পার আছে, ঘর শত্রুকে পার নেই। ঘরের শত্রু বিভীষণ, ঘরের ঢেকি যদি কুমির খায়, এ ঘরের ঢেকি যদি কুমির হয় তাহলে আপনি আপনার ছেলেকে বাঁচাতে পারবেন? পুকুরে কুমির থাকে, নদীতে কুমির থাকে, সমুদ্রে যদি কুমির থাকে আলাদা কথা, যে নামবো না, কিন্তু ঘরের ঢেকি যদি নিজেই কুমির হয়ে যায়, আর উপায় আছে? এই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের অভ্যেস কি? আল্লাহ তাআলা বলছেন যে তারা অসৎ কর্মে নির্দেশ দেয় আর সৎ কর্মে নিষেধ করে। ভালো কাজ করতে গেলে বাধা দেয় আর খারাপ কাজ করতে আদেশ দেয়। আর ওরা হচ্ছে ব্যয়কুণ্ঠ, দান করে না, দান করতেও দেয় না। কেউ যদি দান করে তাকে বাধা দেয়, ইসরা এখানে দিবি কেন? বাধা দান করে, আল্লাহর পথে খরচ করতে দেয় না। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুদুন আইদিহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে যান। আল্লাহকে তারা বিস্মৃত হয়, আল্লাহ তাদেরকে বিস্মৃত হন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আসলে মুনাফিকরাই হচ্ছে সত্যত্যাগী, এরাই হচ্ছে ফাসেক। আল্লাহ কিন্তু এর শাস্তি স্বরূপ আবার বলছেন পরবর্তী আয়াতে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। ওখানে মুমিনদেরকে ওয়াদা দিয়েছিলেন কিসের? জান্নাতে, তাই না? আর মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে ওয়াদা দিয়েছেন নারা জাহান্নাম, জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। হিয়া হাসবুহুম, জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করেন, অভিশাপ করেন। এমন মুনাফিক, এমন কাফের, তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেন। ওয়ালাহুম আযাবুম মুকীমা, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি, শাস্তি বহাল থাকবে যতদিন থাকবে। কিয়ামতের মাঠ, কিয়ামতের হিসাবের পর থেকে তারা চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। সুতরাং এক শ্রেণীর মানুষ যারা মাজার যেতে, গান বাজনা শুনতে বা করতে ও করাতে, পরের ধন হরপ করতে ইত্যাদি হারাম কর্মে আদেশ ও উদ্বুদ্ধ করে, আর জালসা ও কোরআন শুনতে, আর মসজিদ ও মাদ্রাসা যেতে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে, আত্মীয় সৎ হলেও আত্মীয়তার বন্ধন বজায় রাখতে বাধা দেয় ও নিষেধ করে, তারা ওদের কাছাকাছি অথবা দলভুক্ত মানুষ, এটা কোনো সন্দেহ আছে? যদি বলে যে মোমেন নামাজি, কিন্তু দেখা যাচ্ছে কি যে এই সমস্ত ভালো কাজে বাধা দিচ্ছে আর এই সমস্ত খারাপ কাজে উদ্বুদ্ধ করছে। এমন লোক যারা, তারা ওই মুনাফিকদের দলভুক্ত, নতুবা তাদের কাছাকাছি। এই হল মোটামুটি সৎ কাজে বাধা দেওয়া আর মন্দ কাজে আদেশ করার যে পাপ, সেই সংক্রান্ত দুটো কথা। আর একটা পাপের কথা আসি, সেটা হচ্ছে কোরআন পাঠ যখন করা হবে তখন কথা বলা যাবে না, খুতবা যখন চলবে তখন কথা বলা যাবে না। খুতবা চলাকালে যদি কথা বলে তো কি শাস্তি বলতে পারবেন? খুতবা চলছে, ইমাম খুতবা দিচ্ছেন আর আপনি কথা বলছেন আপনার সাথীর সঙ্গে, আপনার শাস্তি কি? জুমার নামাজটাই বাতিল হয়ে যাবে, আপনার জুমাই বাতিল হয়ে যাবে, জুমাই নষ্ট হয়ে যাবে। এখানে কথা হলো কি, তাহলে নামাজ পড়া যাবে কিনা সে কথা আগে বলা হয়েছে, দু রাকাত নামাজ হালকা করে পড়া যাবে, বাকি বেশি না, দাতন করা যাবে না, হ্যাঁ কিছু নিয়ে খেলা করা যাবে না, ঘড়ি নিয়ে খেলা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা বলছিলাম যে কোরআন যখন পাঠ করা হবে, কোরআন তেলাওয়াত হচ্ছে আর আপনি শুনছেন না, শুনছেন না মানে মনোযোগ সহকারে শুনছেন না, কারণ আল্লাহর আদেশ হলো ইযা কুরিয়া ওয়া ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, ফাসমাউনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত করা হলে মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তার মানে মনোযোগ সহকারে শুনতে হবে। আর দু নম্বর কাজ কি? চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। এখন কোরআন চলছে আর আপনি ফোনে ব্যস্ত আছেন, কোরআনটা বন্ধ করে তারপরে ফোন করুন। কোরআন চলছে আর আপনি আপনার বন্ধুর সাথে গল্প করছেন, দেখবেন গাড়িতে টেপ লাগিয়ে দিয়েছে, রেডিও চলছে, কোরআন চলছে, আর আপোষে কি হয়, গল্প করা হয় না? হয় না, এটা আমার নয়। যখনই পাশে কেউ থাকবে তার সঙ্গে গল্প করবেন, বন্ধ করে দেন রেডিও কিংবা টেপ, বন্ধ করে দেন, কোরআন বন্ধ করে দেন, সমস্যা নেই, পরে শুনেন। যখন আপনি মনোযোগ সহকারে শুনতে পাবেন তখন শুনেন। রেডিও চলছে ঘরে, আপনি ঘরে কোরআন রেডিও লাগিয়ে দিয়েছেন, টেপ লাগিয়ে দিয়েছেন, কিংবা টিভিতে কোরআন তেলাওয়াত চলছে আর আপনি সংসারের কাজ করছেন, ছেলেমেয়ের সঙ্গে কথা বলছেন, এটা করছেন সেটা করছেন মনোযোগ সহকারে শুনছেন না, কোরআনের প্রতি এটা হচ্ছে অবজ্ঞা এবং অবহেলা, আল্লাহ তাআলা এটা সহ্য করবেন না। সুতরাং কোরআন যখন তেলাওয়াত হবে তখন আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, আর নচেত বন্ধ করে দিতে হবে। যদি আপনি কথা বলেন তাহলে আপনি গুনাহগার, আপনার প্রতি দয়া করা হবে না। হুজুর, তাহলে নামাজে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো মুক্তাদি হয়ে আমরা কোরআন পড়তে পারি না পারি না? না, যখন ইমাম সাহেব কিরাত করবেন তখন আপনি পেছনে তার সঙ্গে সঙ্গে সুরা পড়বেন, এটা এটা হতে পারে না। ইমাম সাহেব কিরাত করছেন, আপনি পড়ে এলেন, এসে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা আল্লাহুম্মা বায়াতবাণী পড়বেন, আর ইমাম সাহেব কিরাত পড়ছেন, এটা চলবে না। সানা পড়া সুন্নত, কিন্তু কোরআন শোনা ওয়াজিব। এই জন্য সানা ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে? কোরআন শুনতে হবে, কিন্তু সুরা ফাতিহা। সুরা ফাতিহার পৃথক বৈশিষ্ট্য আছে। সুরা ফাতিহা কোরআনের ৩০ পারার বাইরে, কোরআনের ৩০ পারার ভূমিকা। এই জন্য সুরা ফাতিহার পৃথক বৈশিষ্ট্য আছে। এই সুরা ফাতিহা ছাড়া অন্য কোন সুরা, অন্য কোন কেরাত করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজ ফাহিয়া খিদাজ ফাহিয়া খিদাজ। যে ব্যক্তি এমন নামাজ পড়ে যাতে সে সুরা ফাতিহা পড়েনি, তাহলে তা হল গর্বচ্যুত ভ্রূণের মতো, গর্বচ্যুত ভ্রূণের মতো, গর্বচ্যুত ভ্রূণের মতো নষ্ট নামাজ, অসম্পূর্ণ নামাজ, সে নামাজ হয় না। তো রাইদ তামাম, তো সমস্যা এই ইমামের জন্য না মুক্তাদির জন্য? ইমাম মুক্তাদি সবাইকে সমান। যিনি হাদিস শুনছেন তিনি আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে থাকি তখন কি হবে? তখন সুরা ফাতিহা পড়ব না পড়ব না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইকরা বিহা ফি নাফসিক, পড়ো না তা না, বরং তুমি চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো, পড়তে হবে সুরা ফাতিহা, মুক্তাদিকেও পড়তে হবে। এই জন্য ইমাম হোক চাহে মুক্তাদি, যে কোনো অবস্থায় সুরা ফাতিহা পড়তে হবে। তাহলে হুজুর আল্লাহ নিষেধ করছেন পড়তে? নিষেধ করেছেন, কিন্তু আদেশও রয়েছে। এবার আদেশ আর নিষেধে বোঝা গেল কি, যে কেরাত করো না, তার মানে হচ্ছে সুরা ফাতিহা ছাড়া অন্য কিছু কেরাত করো না, সুরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না, অন্য কিছু পড়া যাবে না, শুধু সুরা ফাতিহা। যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, এটাকে কোন হাদিস বলা হয়? হাদিসে কুদসি, আমি আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি। নামাজ এখানে সুরা ফাতিহা, দেখেন সুরা ফাতিহাই হচ্ছে নামাজ। বলা হয় আল হজ্জ আরাফা, আরাফাই হচ্ছে হজ, কিন্তু আরাফাতে অবস্থান করা শুধু হজ না, আরো কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু আরাফাই হচ্ছে মেন জিনিস। তেমনি গোটা নামাজের মধ্যে মেন হলো কি? সুরা ফাতিহা। এদিনকে সুরাতু সালাহ বলা হয়, নামাজের সুরা, নামাজের সুরা। আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, আমি সুরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, বলে আব্দি মা সাআল, আর আমার বান্দা, আমার নামাজের বান্দার জন্য তাই রয়েছে যা সে প্রার্থনা করে, যা সে চায় আমার কাছে। ফাইদা কাল আল আব্দু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি, আল্লাহ বান্দা আমার প্রশংসা করল। দেখছেন, এই জন্যই অন্য হাদিসে আছে, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা, আসলে যে নামাজি, যে নামাজ পড়ে, সালাতরত, নামাজরত ব্যক্তি, সে আসলে আল্লাহর সঙ্গে মোনাজাত করে। মোনাজাত মানে এটা নয়, মোনাজাত মানে এইটা নয়, মোনাজাত মানে হচ্ছে কানে কানে ফিসফিসিয়ে কথা বলা, সে রবের সঙ্গে মোনাজাত করে তখন আল্লাহ, তার মানে বান্দা যখন কথা বলে আল্লাহ সেই কথা জবাব দেন। যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করল। ওয়াইজা কালা রহমানুর রহিম, যখন বান্দা বলে রহমানুর রহিম, কাল আল্লাহ তাআলা আসরা আলাইয়া আব্দি, বান্দা আমার স্তুতি বর্ণনা করল। ওয়াইজা কালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কালা মাজ্জাদানি আব্দি, তখন আল্লাহ বলেন বান্দা আমার গৌরব বর্ণনা করল। وقال مره فوض الي عبدي جاي واذا قال اياك نعبد واياك نستعين বান্দা যখন এই কথা বলে قال هذا بيني وبين عبدي এ হচ্ছে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ولي عبدي ما سال আর বান্দা যা চাইবে আমি তা দেব কি চাইবে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাকে সরল পথ দেখাও পৃথিবীর বুকে কত মত কত পথ কত মজাব কত দল কোন দলে যাব কত দলে মিশে আমি কোন জায়গায় গিয়ে ভ্রষ্ট হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব তোমার কাছে যাওয়ার বদলে হয়তো অন্যের কাছে পৌঁছে যাব জান্নাত যাওয়ার বদলে জাহান্নামে চলে যাব কত ভ্রষ্ট হয়ে যাব আমাকে পথ দেখাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও বাঁকা পথ দেখাও না বাঁকা পথে গেলে অন্য জায়গায় ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আল্লাহ বলছে অন্য জায়গায় এ হচ্ছে আমার সরল পথ এর অনুসরণ করো এদিক ওদিকের পথে অনুসরণ করো না তাহলে আমার কাছ থেকে বহুত দূরে সরে যাবে সুতরাং আমাকে সরল পথ দেখাও এই সরল পথের ব্যাখ্যা কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ অথবা পুরস্কার দিয়েছ তাদেরকে আম্বিয়াদের পথ আউলিয়াদের পথ তাই না নবীদের পথ সেই পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ গায়রিল মাগদুবি আলাইহিম আরো ব্যাখ্যা সেই পথ দেখাও না যে পথ হচ্ছে ক্রোধভাজন লোকেদের পথ ইহুদিদের পথ সেই পথ আমি চাই না কারণ তারা হচ্ছে ক্রোধভাজন তোমার কাছে তারা ক্রোধভাজন তুমি তাদের প্রতি রাগান্বিত আছো তুমি তাদের প্রতি ক্রোধান্বিত আছো তাদের পথ চাই না ওয়ালাদ্বালিন আর ভ্রষ্ট লোকেদের খ্রিস্টানদের পথও আমি চাই না তাদের পথ চাই মুসলিমদের পথ চাই আমি মুসলিমদের পথ চাই আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছেন কি প্রতিশ্রুতি দিয়েছেন বান্দা যা চাইবে আমি তাই এই হচ্ছে সূরা ফাতিহা সুন্দর মোনাজাত সর্বশ্রেষ্ঠ মোনাজাত আর এটা হচ্ছে নামাজের মেন জিনিস নামাজের মগজ আপনি চাইছেন আল্লাহর কাছে তবে হ্যাঁ দেখবেন খেয়াল করে যে আপনি যা চাইছেন তা আসলে কি মন থেকে চাইছেন আপনি যা বলছেন সেটা আল্লাহর সামনে মজাক হচ্ছে না তো মানে আপনার কাজে এমন তো হচ্ছে না যে আপনি মনে করেন এক পার্টি করেন কথার জন্য বলি দুটো পার্টি আওয়ামী লীগ আর বিএনপি দুটো বড় বড় পার্টি দুই পার্টির পতাকা দুরকম তাহলে একরকম দুরকম আপনি আওয়ামী লীগের পতাকা গায়ে জড়িয়ে আছেন আর বিএনপি নেতার সামনে গিয়ে বলছেন আপনার সাথে আছে আমরা আপনি আগিয়ে চলুন মহান নেতা আগিয়ে চলুন আমরা আপনার পিছে আছি এমনি স্লোগান দিচ্ছেন আপনার গায়ে জড়ানো আছে কি আওয়ামী লীগের পতাকা এরকম হচ্ছে না তো নামাজে আপনি আল্লাহকে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ গো আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই এটা আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন অন্য জায়গায় সাহায্য চান না তো নাকি ওদের মতো কবরের উপরে চাদর চড়াচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন ইলাহকে প্রতিষ্ঠা করছে সিজদা করছে নজর মানছে চুমা দিচ্ছে প্রণাম করছে আর সেই সঙ্গে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম স্ববিরোধী এমন কাজ আপনি করছেন যেটা স্ববিরোধী নিজে যা করছেন তার উল্টো বলছেন এরকম বলা হয় না তো আপনি চাচ্ছেন আল্লাহ কো ইহুদিদের পথ দেখায় না আর আপনি নিজে ইহুদিদের পথে ছুটে যাচ্ছেন আপনি বলছেন আল্লাহ কো খ্রিস্টানদের পথ দেখায় না আর আপনি নিজে খ্রিস্টানদের জিনিস পছন্দ করছেন খ্রিস্টানদের কালচার পছন্দ করছেন তাদের সভ্যতা পছন্দ করছেন তাদের পেছনে আপনি ছুটছেন তাদের প্রশংসা করছেন ইত্যাদি ইত্যাদি তার এদিকে সূরা ফাতিহাতে আপনি প্রত্যেক রাকাতে এই কথা বলছেন এ হাস্যকর এ হচ্ছে হাস্যকর যাই হোক আমরা কি বলছিলাম যে কোরআন তেলাওয়াত করা হলে কথা বলা হবে না এমনকি কোরআনও পড়া হবে না কোরআন তেলাওয়াত করা হলে কথা তো বলাই হবে না দুনিয়ার কথা বা অন্য কথা আর এমনকি কোরআনও পড়া হবে না কেবল কোরআনের একটা অংশ পড়া হবে সেটা কি সূরা ফাতিহা সূরা ফাতিহা ইমামের পেছনে পেছনে হোক ইমামের ফাঁকে ফাঁকে হোক মনে মনে চুপে চুপে যেভাবে হোক আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ, সূরা ফাতিহা ছাড়া নামাজ গর্ভচ্যুত ভ্রূণের ন্যায়। গর্ভচ্যুত ভ্রূণের ন্যায় মানে অসম্পূর্ণ, সেই ভ্রূণ কোনো কাজে দেবে, বাঁচবে নাকি সে? না, সে ছেলে বাঁচবে না। যে অকালে গর্ভ থেকে পড়ে যায় সে ছেলে বাঁচে না, সে নামাজ কাজে দেবে না। যাক, এই গেল সংক্ষেপের কথা। আর একটা সংক্ষেপে আর একটা পাপের কথা বলি, তারপরে আপনাদেরকে ছেড়ে দেব। সেটা হচ্ছে মসজিদে বসে সাংসারিক গল্প গুজব করা। সৌদি আরবে আপনি দেখবেন না যে মসজিদে এসে কেউ এই শ্রেণীর গল্প গুজব করছে। কখনো কখনো কোনো কোনো লোক এসে করে, যেমন বৃষ্টি হয়েছে তখন জিজ্ঞেস করে, এক অপরকে জিজ্ঞেস করে, হ্যাঁ স্যার জাসির জাসির আল্লাহ খায়ের কাসির খায়ের কাসির আলহামদুলিল্লাহ। এদের বেশিরভাগ কথাতে কি থাকে? আল্লাহর জিকির থাকে, তাই না? সাইল এলো, সাইল এসছে, সাই মানে কি? যে ওয়াদিগুলো উপত্যকাগুলো পানি বয়ে গেল না গেল না, বন্যা নয়, সাইল মানে বন্যা নয়, বন্যা হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে ফায়দান। বন্যা তো ঘর বাড়ি ডুবিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, এটা হচ্ছে সাইল। সাইল মানে যে এই যে ওয়াদি, এই যে আমাদের রয়েছে ওয়াদি, এই ওয়াদিতে পানি বয়ে গেল কিনা এ বিষয়ে তারা কথাবার্তা মসজিদে অনেক সময় জিজ্ঞেস করে, এক অপরকে জিজ্ঞাসা করে, যেহেতু অন্য সময় দেখা হয় না মসজিদে এসে তাই। কিন্তু কিছু মানুষ আছে যারা মসজিদে বসে গোল গোল বৈঠকে দুনিয়াদারির কথা বলে। দুনিয়াদারির কথা কেমন? চাষের সময় বসে আছে চাষিরা, কতটা তুমি কতটুকু করলে, হ্যাঁ তোমার কতটা গেল, তুমি কি করলে, তোমার কতটা হলো, কি ধান লাগালে, কি করলে, চাষিদের কথা, তাই না? যার যেমন তার হইল কথা, বড় লোকের কথা, টাকা পয়সা কত টাকা, কত টাকা ব্যবসা হলো, কত টাকা লাভ হলো, কত টাকা নোকসান হলো, তাই না? আর ডাক্তারই ডাক্তারের কথা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কথা, তার নিজের নিজের সমস্ত কথা। দুনিয়াদারির কথা কোথায় বলে? মসজিদে বলে। এরকম বলা ঠিক? মসজিদ কি এই জন্য বানানো হয়েছে? না, মসজিদ হচ্ছে ইবাদতের জন্য, মসজিদ হচ্ছে জিকির আজকারের জন্য, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য, মসজিদ সাংসারিক গল্প গুজব করার জন্য, বাপসে তর্ক বিতর্ক করার জন্য, দুনিয়াদারির জন্য মসজিদ বানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে এসে, সেটা বানা দিয়েছেন, মসজিদে এসে হই হাল্লা করবে না, সংসার চাকরি বাকরি ইত্যাদি, হ্যাঁ নিজের ছেলে মেয়ের এই সেই, ভাই কি বলবো ছেলে মেয়েরা মানছে না এই সেই, কেউ বলছে না রকম, কেউ নিজের মেয়ের প্রশংসা করছে, কেউ নিজের ছেলের প্রশংসা করছে, কত রকম দুনিয়াদারির কথা, চলবে না। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন, শেষ জামানায় এমন এক শ্রেণীর লোক হবে, ইয়াজলিসুনা ফিল মাসাজিদি হালাকান হালাকান, তারা মসজিদে গোল হয়ে বসবে, গোল হয়ে বসবে, দু চারজন তিনজন চারজন পাঁচজন করে দেখবেন এক এক জায়গায় বসে বসে, গ্রুপ করে গ্রুপ হয়ে বসবে, কি করবে? বলছেন ইমাম উহুমুদ দুনিয়া, তাদের ইমাম কে? দুনিয়া। তাদের কথাবার্তা কিসের হবে? দুনিয়াদারি, সাংসারিক গল্প গুজব, কোন আল্লাহর জিকির না, যে দিনের কথা আলোচনা করছে, কোন একটা হাদিস নিয়ে আলোচনা করছে, কোন একটা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করছে না। সমস্যা হচ্ছে এই যা হবে হোক, দুনিয়াদারির কথা হলেও তো পথ থাকে, কিন্তু এই জায়গায় বসে মানুষে এক অপরের গীবত করে, তাই না? এক অপরের গীবত করে, জানো ওই পাড়াতে অমুক লোকের এই হয়েছে, অমুক মেয়ে এই হয়েছে, অমুক ছেলে এই হয়েছে, এক অপরের গীবত কোথায় এসে হচ্ছে? মসজিদে হচ্ছে। অবশ্য পাড়া গ্রামের মসজিদ, শহরের মসজিদটা কিছুটা পবিত্র থাকে, কিন্তু পাড়া গ্রামের মসজিদগুলো আবার সেখানকার ইমাম সাহেব হচ্ছে বিবিসি লন্ডন, গ্রামে গোটা গ্রামের কোনো খবর এই ইমাম সাহেবের কাছে আসতে বাকি থাকে না, সব রিপোর্টার এসে খবর জমা হচ্ছে কোথায়? বিবিসি লন্ডনে ইমাম সাহেবকে বলা হচ্ছে। যদি আপনি চান সেখানে ওই গ্রামে আপনি বৈবাহিক সম্পর্ক কায়েম করবেন, তাহলে কাউকে জিজ্ঞেস না করে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে অমুক মেয়েটা কেমন আর অমুক ছেলেটা কেমন, তাহলে মোটামুটি রিপোর্ট, অবশ্য অনেক সময় ওই রিপোর্টগুলো সঠিক থাকে না, কারণ ইমাম সাহেব তো নিজে দেখেননি, ওনার শোনা কথা, সেই শোনা কথা অনেক সময়ে শোনা নাও হতে পারে, রূপাও হতে পারে, কিংবা লোহাও হতে পারে, তাই না? অনেক সময়ে ভুল হতে পারে, কিন্তু তবুও দেখবেন যে ইমাম সাহেবের কাছে যে জ্ঞান থাকে সেটা পাবলিকের কাছে থাকে না। এই জন্য মসজিদের ভিতরে এসে, অবশ্য জরুরি নয় যে মসজিদের ভিতরে হয়, হয়তো ইমাম সাহেবের খাস রুম থাকে, সেই রুমে গিয়ে গল্প গুজব হয়, অনেক মসজিদে আবার রুমও নেই, সেখানে মসজিদের ভিতরেই আবার ইমাম সাহেব থাকে, সেই মসজিদের ভিতরেই আবার ইমাম সাহেবের পানের বাটা, গুলের কোটো, জর্দা ইত্যাদি সব ওই মসজিদেই, মসজিদেই পান ভাঙছে, মসজিদেই খাচ্ছে, মসজিদেই সবকিছু, মসজিদেই স্বপ্নদোষ হচ্ছে, মসজিদেই নাপাক হচ্ছে, মসজিদেই হাওয়া ছাড়ছে, এরকম মসজিদ আছে না নাই? এইরকম ইমাম সাহেব কোথায় থাকে? মসজিদের ভিতরেই থাকে। শুধু তাই না, ইমাম সাহেব থাকে তাই না, সেই গ্রামে যদি বদযাত্রী আসে, কোন বিয়ের বদযাত্রী আসে, সেই বদযাত্রী গুলোকে মসজিদে রাখা হয়। আপনারা জানেন না, জানেন না, দেখেছেন না, দেখেন না, কোন কোন গ্রামের মানে এমন বাড়ি নেই যে বাড়িতে, বিশেষ করে বানবন্যার পরে, বানবন্যার পরে ঘর বাড়ি ভেঙে গেছে, মসজিদটা আছে, তখন বিয়ে হচ্ছে কোথায় রাখবে? মসজিদে। যে মসজিদকে অপবিত্র করে, মসজিদের অপমান করে এই শ্রেণীর মানুষ, অবশ্য বর্তমানে প্যান্ডেল ফ্যান্ডেল লোকেরা করছে, কিন্তু আগে এরকম করতো, মসজিদে বিয়ে রাখত। হ্যাঁ, ভালো লোক হলে রাখা যায়, সমস্যা নেই, পরেজগার মানুষ, নামাজি মানুষ, সমস্যা নেই। কিন্তু বরযাত্রী যারা আছে, বরের আবার যাত্রী আছে নাকি? ইসলামে বরের যাত্রী নেই, কিন্তু হয়ে গেছে ওই যে ওদের পরিবেশে, প্রতিবেশীর কাছ থেকে আমরা শিখেছি বরের যাত্রী, আমরাও বরের যাত্রী নিয়ে যাই, বরযাত্রী নিয়ে যাই, বিনা নিমন্ত্রণে নিমন্ত্রণ খেতে যায়, হারাম খেতে যায়, এমন বরযাত্রী আছে। বরযাত্রী গুলো অধিকাংশই বরযাত্রী, সব ওই ছেলে পোলাপান, যাকে আপনারা বলেন পোলাপান, মানে ছেলে ছৈটি, তার মানে ওই যে সব ওই চ্যাংরা গুলো, আর চ্যাংরা গুলো বেশি নোংরামি প্রদর্শন করে। আমি একবার বরযাত্রী খাওয়াচ্ছিলাম, বুঝলেন, মসজিদে, মসজিদেই বরযাত্রী খাওয়াচ্ছি, আমার মামাই তো বোনের বিয়ে, তো একজন পানি চাইল, তো পানি কি এক কারণে দেরি হয়ে গেল পানিটা দিতে, আর সে চোখ রাঙানি, তার মানে সে বরযাত্রী, আর পানি চাইলো, দেওয়া হলো না, তাহলে বাপুর কি অধিকার আছে যদি আপনি কিছু বলেন তখন কি হবে? বুঝতেই পারছেন, বিয়ে, রাজা যত না বলে, পারিষদ দলে বলে, তার শতগুণ সর্বনাশ, তখন গলায় গামছা দিয়ে হাত জোর করে মেয়ের বাবাকে ক্ষমা চাইতে হবে বরযাত্রীকে, তাই না? কেন, নাহলে বিয়ে ঘুরে যাবে একদম, সে বেচারি কিছুই বলতে পারবে না, পানিটা দিতে দেরি হয়েছে, আমার দিকে এইভাবে গজরে আছে। আমি অবশ্য তালেবিলুম, তখন ছাত্র, তালেবিলুমের ড্রেস পরে আছি, প্যান্ট শার্ট পরে থাকলে হয়তো, সে প্যান্ট শার্ট ওলা, প্যান্ট শার্ট পরে থাকলে হয়তো অতটা পারত না, এইভাবে গজরে আছে। আমার শ্বশুর গ্রামে একটা বিয়েতে এক বাড়িতে বরযাত্রী রেখেছে, বরযাত্রী রেখেছে নিচের তলায়, কিছু লোক মোটামুটি যারা নামাজি মুরব্বী এই শ্রেণীর মানুষ, আর ওপর তলাতে রেখেছে এই যে চ্যাংরাগুলোকে। তো নিয়ম হচ্ছে, প্রথমে বরযাত্রী আসবে, তাকে আপ্যায়ন করতে হবে শরবত দিয়ে, শরবত দিয়ে আপ্যায়ন করার পর সিঙ্গারা বিস্কুট ইত্যাদি চাটা দিতে হবে, তারপরে আপনার ওই যে লুচি মিষ্টি, মিষ্টি খাওয়াতে হবে, সাফিসেন ইত্যাদি, এটাকে নাস্তা বলছে না, হাজরি বলে আমাদের দেশে, তাই না? এই হওয়ার পরে দিতে দেরি হয়েছে, মানে কিছু লোককে দেওয়া হয়েছে, কিছু লোককে মানে অন্য জায়গা থেকে, দূর থেকে আনতে হচ্ছে, দেরি হয়ে গেছে, দেরি যে হয়েছে ভাই, আর এক সেও আবার কে, বরের নিজের ভাই, যে বর, বর নিচে আছে আর ভাই গেছে ওপরে, বর হচ্ছে পরেজগার মানুষ, সদাসিদের মানুষ, আর তার ভাই হয়ে গেছে কি, মস্তান ভাইজান, সে প্লেটটা নিয়ে দুতলার ওপর থেকে মারল ছোট, একবারে নিচে এসে ধাই করে প্লেটটা পড়ল। বুঝতে পারলেন কেন দেরি হয়েছে সামান্য? কেন জানেন, দাঁতটা কিসের? বরযাত্রী, বরযাত্রী একটা অধিকার আছে। আরে ঘোড়ার দিন তোরা তো এসেছি জোর করে খেতে, তো সবুর হচ্ছে না? না সবুর হবে কেন, আমি তো বরের সাথে এসছি, এখনই বিয়ে ঘুরে নিয়ে যাব, যদি কথা না শোনো, ঠিক মতো খেতে না দাও, বিয়ে ঘুরে যাবে, সত্যি ঘুরে যাবে। আর এক বিয়েতে গেছি, সে দুঃসম্পর্কে ভূপিত বাই হয়, তার বিয়েতে গেলাম, বাস নিয়ে গেছি, বাস নিয়ে বোধহয় প্রায় 150 না কত বরযাত্রী ছিল, 100-150 মতো বরযাত্রী ছিল, আমি আছি তাদের মধ্যে, গ্রামের ধারে গিয়ে বাস থেমে গেল, বলে বাস থামাও, বরের বড় ভাই বলছে বাস থামাও, কি ব্যাপার? বলছে আমাদের বিয়াই বাড়ি থেকে কোনো লোক আসেনি, কি করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত না দিলে আমরা গ্রামে ঢুকবো না, বুঝতে পারছেন, দাওয়াত না দিলে গ্রামে ঢুকবো না, দাওয়াত না দিলে কি খাওয়া যায় নাকি, তাই না? বাসে করে 150 লোক আগে জোর করে নিয়ে এসে আবার তুমি দাওয়াত চাইছ, যাও গুন্ডার মতো ঢোকো, লুটেরার মতো ঢোকো, খাও পেট ভরে, হারামখোরের দল জোর করে এতজন ছাড়া হবে না, আমার আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে যাবে, অমুক রাগ করে তমুক রাগ করে বাস্তবতা বিয়ে লোভাই শেখ মামাইত ভাই কোথাকার কে ধরে বেঁধে সবাইকে মর্যাদা নিয়ে আসতে হবে, ঘরে খাওয়া, ঘরে খাওয়া হবে না, নিজের নিজের লেজে পা পড়লে প্যাঁ করে ডাকে আর পরের লেজে পা পড়লে তুলো পানা থাকে, তাই না? তুলো লাগে তখন, এতক্ষণ জোর করে নিয়ে এলেন এখন বলছে না দাঁত দিতে হবে, আমি তো হাসছি, আমরা এতক্ষণ জোর করে আগে কথাবার্তা দু সপ্তাহ আগে কথা হয়েছে যে সেজন্য আসবে যে সেজন্য আসবে, তারপর দাঁত কিসের, বিনা দাঁতে ঢুকো, বলছে না অন্যায় হবে দাঁত দিতে হবে, অনেকক্ষণ বাস দাঁড়িয়ে থাকলো, তারপরে সেখানে খবর গেল, সেখান থেকে লোক এসে বলছে আপনাদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল, তবে বাস ছাড়ল, এই যে নিমন্ত্রণটা তো পেলি, এই নিমন্ত্রণ কি অন্তর থেকে ছিল ওর মেয়ের বাবারে, ওই মেয়ের বাবা তার কত কষ্ট হয়েছে, তার মনের ভেতরে কত টাকা জোগাড় করতে, ওই বরযাত্রী খাওয়াতে, তার বিয়ে সারতে, তার অলংকার বানাতে কত কষ্ট হয়েছে, হয়তো বা এমনও হতে পারে যে সে দরজায় দরজায় ভিক্ষা করে তোদেরকে খাওয়াবার জন্য তোদের আপ্যায়ন করার জন্য সে তৈরি প্রস্তুত করেছে, লজ্জা লাগে না, লজ্জা লাগে না সমাজকে, লজ্জা লাগে না এইভাবে জোর করে আসতে, লজ্জা লাগে না ডাকাতের দল নিয়ে আসতে, এ আমার প্রতি কি দাওয়াত দাও, জোর করে দাওয়াত দাও, সুবহানাল্লাহিল আযীম। মোট কথা বরযাত্রীদের এমন দাঁত থাকে যে দাঁতের এমন অভদ্র ব্যবহার, এই জন্য আমি সবসময় বলি বরযাত্রী বরযাত্রী না, যেহেতু ইসলামে বরযাত্রী বলে কোনো কিছু নেই, বরের সঙ্গে বিয়ে পড়াতে যাত্রী যেতে হবে, কে বলল, যে কোনো জায়গার দুজন সাক্ষী চাই, আর সাক্ষী যদি নামাজি না হয় সাক্ষী হবে, নামাজি সাক্ষী চাই, আর তুমি এই বেনামাজি গুলো যারা পেশাব করে পানিও নেয় না তাদেরকে বরযাত্রী নিয়ে যাচ্ছ, সমস্যা এখানে আপনাকে বরযাত্রী যদি বলা হয় আপনি তখন না যাবো না সব ছেলে ছেলে থাকবে, আর যারে তুই যা, আপনি আমরা আপনার এমন ছেলেটাকে পাঠালেন যে ছেলে হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন কেমন ছেলে, আপনি সেই ছেলেটাকে পাঠান, আপনি নিজে যাবেন না, ভালো লোক, ভালো লোককে যদি বলা হয় ভালো লোক যায় না, সে আবার ভাবে কি সেখানে গেলে, যেমন আমি এক জায়গায় বরযাত্রী গেলাম, আমাকে একজন বলল হুজুর আপনাদের মতো লোক বরযাত্রী আসা ঠিক না, সে ঠিক বলেছে ভুল বলেছে, ঠিক বলেছে, আমি ভাবো কি করবো, শোনো কোন রকম করে পানিটা খেয়ে মাধ্য পালিয়ে গেলাম, গ্রামে ছিল যে গ্রামে ইমামতি করতাম সেই গ্রামে গেছি, এবারে আমি দেখলাম তো যে সত্যি কথাই বলেছে, আমি আপনার পানি ফানি খেয়ে মসজিদ ডাইরেক্ট মসজিদ, হ্যাঁ কি হলো হুজুর, আমরা এক কাজ করেন আপনার চারটি ভাত আমাকে মসজিদে দিয়ে যাবেন, কেন লোকেই আমাকে শিক্ষা দিয়েছে, কারণ সবসময় আসলে তো মানুষের শিক্ষা এইভাবেই হয়, তাহলে বরযাত্রী কোথা থেকে কোথায় গেলাম, হ্যাঁ বরযাত্রী মসজিদে রাখা কেমন বুঝতে পারছেন, যে বরযাত্রীগুলো যে বদমাস মানুষগুলো মসজিদে এসে মসজিদকে নোংরা করে, কত রকম বুদ্ধি আছে বরযাত্রী দেখেছি আমরা, বরযাত্রীকে বিছানা দেওয়া হয়েছে বিছানা নষ্ট করে দেয়, খাবার ফেলে নষ্ট করে, ছিঁড়ে দেয়, কি কি কত রকম আছে, তো মসজিদে খবরদার বরযাত্রী বরযাত্রী রাখা যাবে না, কিছু লোক হবে যারা দুনিয়ার গল্প করবে, আর তারপরে তো বিড়ি সিগারেট পান বিড়ি তো আছেই, অবশ্য মসজিদে আমাদের দেশে এখনো পর্যন্ত যদিও ইমাম সাহেব বিড়ি খায়, ইমাম সাহেব বিড়ি খায় না খায় না, বহু ইমাম আছে মসজিদের মাশাআল্লাহ, অসুবিধা কি, যদি ইমাম সাহেবের জন্য পান খাওয়া যায় জর্দা খাওয়া যায় হয়তো বিড়ি খেলে সমস্যা কি, ওরা ভাবে বল না পানটা হচ্ছে সেন্ট মানে সুবাস থাকে জর্দাতে সুবাস থাকে, আর বিড়িটা দুর্গন্ধ বিড়িটা খাওয়া যাবে না, এই জন্যই এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোন মসজিদের ভিতরে বিড়ি খাওয়া শুরু হয়নি, কোথায় খাওয়া হয়, এই পবিত্র জিনিসটা এই খাদ্য সুখাদ্য অখাদ্যটা বাথরুমে খাওয়া হয়, পায়খানাতে খাওয়া হয়, পায়খানার গন্ধের সাথে টানা হয় এই জিনিসটা, আলহামদুলিল্লাহ এখনো মসজিদে শুরু হয়নি, ইমাম সাহেব মসজিদে থাকে ওই নিজের রুমে কিংবা বাথরুমে গিয়ে টান টানে, ওদের আবার বলে টান না টানলে পরে আবার পায়খানা নামে না, পায়খানা হয় না বলে পেট খেপে থাকে, যাই হোক মসজিদের ভিতরে কোন সাংসারিক গল্প গুজব চলবে না, মসজিদের ভিতরে কোন রকমের এই বরযাত্রী বা অন্য যাত্রীকে কোনে যাত্রীকে রাখবেন না, এমনি বরযাত্রী বা কোনে যাত্রীও তাই, আমাদের দেশে তো নিয়ম হয়ে গেছে আপনি যদি 100 জন বরযাত্রী নিয়ে আসেন আমি 50 জন কোনে যাত্রী নিয়ে যাবো, অর্ধেক বদলা নব কমসে কম অর্ধেক তো হবে, এই সব চলছে, তো মোট কথা এই হাদিসটা শেষ করে আপনাদের শেষ করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ইমাম হবে কে, দুনিয়া, ফালা তুজালিসুহুম, সুতরাং তোমরা ওই গ্রুপে বসো না, খবরদার বসবে না, কেন فَإِنَّهُ لَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ তার কারণ তাদের ব্যাপারে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কোন প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই আল্লাহ তাআলা তাদেরকে চান না যারা মসজিদের ভেতরে বসে পার্থিব গল্প গুজব করে সাংসারিক গল্প গুজব করে আল্লাহ তাআলা তাদেরকে চান না সুতরাং মসজিদকে পবিত্র রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে শেখ সুগন্ধ রাখতে হবে গল্প গুজব থেকে দুনিয়াদারি গল্প গুজব এবং গীবত থেকে পরচর্চা থেকে নিন্দা থেকে পরস্বীকারতা থেকে ইত্যাদি থেকে সব রকম সমস্ত রকমের সমালোচনা থেকে মসজিদকে পবিত্র রাখতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র রাখেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন